ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবীন, আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশ স্থির করেছে, বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। أَمِ اتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنَاتٍ وَأَصْفَاكُمْ بِالْبَنِينَ, তিনি কি তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন এবং তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তারা রহমান আল্লাহর জন্য যে কন্যা সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে। أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ, তারা কি এমন ব্যক্তিকে আল্লাহর জন্য বর্ণনা করে যে অলংকারে লালিত পালিত হয় এবং বিতর্কে কথা বলতে অক্ষম? وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ, তারা নারী স্থির করে ফেরেশতাগণকে যা আল্লাহর বান্দা, তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? এখন তাদের দাবি লিপিবদ্ধ করা হবে এবং তাদের জিজ্ঞাসা করা হবে। وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَا عَبَدْنَاهُمْ مَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ, তারা বলে রহমান আল্লাহ ইচ্ছা না করলে আমরা ওদের পূজা করতাম না, এ বিষয়ে তারা কিছুই জানে না, তারা কেবল অনুমানে কথা বলে। أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِّن قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ, بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি অতঃপর তারা তাকে আঁকড়ে দেখেছে? বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করতে পথপ্রাপ্ত। أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا এমনি ভাবে আপনার পূর্বে আমি যখন কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি তখনই তাদের বিত্তশালীরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون شي بولتو তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি তবুও কি তোমরা তাই বলবে? তারা বলতো

آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ امی کا درکے جے نیدرشنی دیکھا تام تائی ہوتو پوربو بورتی نیدرشن اپکھا بریحات ایبن امی تا درکے شاستی دارا پاکڑاو کرلام جاتے دارا پھیرے آشے وقالوا يا أيها الساحر دع لنا ربك بما عهد عندك إننا لمهتدون ترى بولو هي جادو کر تمی آماد جنو تمار پالن کر تر کچھے شیبی شوئے پرارتھونا کرو جار وعدا تینی تمہا کے دیئے چھن امرا ابشوئی شاک پتھا بلامن کربو فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ اتو پر جاکھو نامی تا دیت تھے کہ آزار پرتہار کرے نیلام تاکھونی تارا انگی کار بھانگو کرتے لگلو وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبَصِرُونَ فیراؤن تار شنپردائی کے جے کے بولو ہی آمار قوم آمی کی مشور ادھی پوتی نوئی ای نو دی گلو آمار نم نو دیشی پرواہی تو ہوئے তোমরা কি দেখো না আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহীন ওয়া লা ইয়াকাদু ইউবীন ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়ারাতুম মিন যাহাবিন আও জাআ মাআহু আল মালায়েকাতু মুকতারিনীন আমি ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালান লিবানী ইসরাঈল সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতাম যারা পৃথিবীতে একের পর এক বসবাস করত সুতরাং তা হলো কিয়ামতের নিদর্শন কাজেই তোমরা কিয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক সরল পথ ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين شيطان جنة مدر كم نبلت ناقاري شيط مدر تكاش شطرو ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم وَلِأُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِي تَخْتَلِفُونَ فِيهِ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونَ عيسى যখন স্পষ্ট নিদর্শন সহ আগমন করল তখন বলল আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে কোন কোন বিষয়ে মতভেদ করছো তা ব্যক্ত করার জন্য এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم নিশ্চয় আল্লাহ আমার পালন কর্তা ও তোমাদের পালন কর্তা অতএব তাঁর ইবাদত করো এটা হল সরল পথ

আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে। বলুন, দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি সর্বপ্রথম তার ইবাদত করব। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون তারা যা বর্ণনা করে তা থেকে নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা আরশের পালনকর্তা পবিত্র। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم অতএবকে বাক চাতুরি ও ক্রীড়া কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়। তিনি উপাস্য নভমণ্ডলে এবং তিনি উপাস্য ভূমণ্ডলে, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ, ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون বরকতময় তিনি, নভমণ্ডল ও ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু তার। তারই কাছে আছে কিয়ামতের জ্ঞান এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি ব্যতীত তারা যাদের পূজা করে তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে আল্লাহ। অতপর তারা কোথায় ফিরে যাচ্ছে? وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون رسول اي اكت القسم هي امار پالن کرتا ایک شمپردائی تو بشش استفن کرنا। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন সালাম, তারা শীঘ্রই জানতে পারবে।